بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة برم كورونا ماي ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু। সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন? সেই সুনিশ্চিত বিষয় কি? কাযযাবাত থামুদ ওয়া আদুন বিল ক্বারিআ ফা আম্মা থামুদ ফা উহলিকু বিত ত্বাগিয়া وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ আদো সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল, অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জুর কাণ্ডের মতো ভূপাতিত হয়ে রয়েছে। فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية أبني تدر كنو أستيب تو دكتے پانكي فرعون تار پورب بطيرا এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের পালনকর্তা রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, যাতে এ ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কর্ণ এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে একটিমাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, এবং সেই দিন কিয়ামত সংঘটিত হবে। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে, এবং ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে, ও আটজন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। অতঃপর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরাও আমলনামা পড়ে দেখো। إِنِّي ظَنَنْتُ